وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের বৈঠকে আমরা জানব জানাজার নামাজের পদ্ধতি, কিভাবে জানাজার নামাজ পড়তে হয়। প্রথমত আপনারা জানেন জানাজার নামাজ আমরা নামাজ বলি, কিন্তু এতে রুকু সিজদা নেই, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা তকবীর দিয়ে দোয়া পড়তে হয়। সালাত মানেই হচ্ছে দোয়া, প্রার্থনা। সালাত আলান নবী, তার মানে নবীর উপরে দরুদ পড়া। যখন সালাত আলা আলে ফুলান কিংবা কোন মানুষের উপরে নামাজ দোয়া, তখন দোয়া হয়। আর সালাত আলাল জানাজা মানে জানাজার নামাজ হয়। তো এই নামাজ শুধু তকবীর দিয়ে যে নিয়মে পড়তে হয়, সেই নিয়মের কথা আমরা বলবো, জানবো। আমরা সাধারণত যেটা জানি, চার তকবীরে জানাজা হয়। জানাজা নামাজে কটা তকবীর দিই? চারটে, এটাই হচ্ছে প্রসিদ্ধ। কিন্তু পাঁচ ছয় সাত এবং নয় তকবীরও দেওয়া যায়, সমস্যা নেই। যদি কেউ পাঁচ সাত নয় পর্যন্ত তকবীর দিতে চায় তাহলে দেওয়া যাবে। প্রত্যেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত আছে, সুতরাং যেকোনো একটা হাদিসের উপরে আমল করলেই যথেষ্ট হবে। তবে সব রকম তকবীরের উপর কখনো কখনো আমল করাই উচিত, যাতে করে লোকে মানে একদম ঘাবড়ে না উঠে যে কি পাঁচ তকবীর কেন দিল, হ্যাঁ বা সাত তকবীর কেন দিল। কিন্তু আমাদের দেশে যেটা একটাই মানে অভ্যাস হয়ে যায়, তারই উপরে অভ্যস্ত থাকে, তারপরে যখন নতুন করে কেউ কিছু করতে যায় তখন তার প্রতি খাপ্পা হয়ে ওঠে। এই জন্য মাঝে মাঝে কখনো সাত তকবীর, কখনো পাঁচ তকবীর, কখনো ন তকবীর এভাবে দিয়ে পড়তে হয়, যেহেতু সবগুলোই সহি। আর যাতে নবী সাল্লাহ আসলামের যে আমলগুলো ছিল সমস্ত হাদিসের উপরও আমল হয়ে যায়। আর যদি এক ধরনের আমল রাখতেই হয় তাহলে চার তকবীরের উপরে আমল রাখা যায়, যেটা প্রসিদ্ধ সবারই কাছে। কারণ চার তকবীরে জানাজা বিষয়ক হাদিস বর্ণিত হয়েছে সবার চেয়ে বেশি। নামাজে সর্বপ্রথম প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে মনে মনে জানাজার নামাজের নিয়ত করবে। নিয়তটা হচ্ছে মেন জিনিস, আপনারা জানেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হচ্ছে শর্ত, নিয়ত থাকতেই হবে। এই জন্য একটা কথা বারবার মনে রাখবেন, নিয়ত করা জরুরি কিন্তু নিয়ত পড়া, করার পড়া এক নয়। নিয়ত করা আর নিয়ত পড়া দুটো এক জিনিস না। এই জন্য খেয়াল রাখবেন যে নিয়ত পড়া হলো বিদাত আর নিয়ত করা হলো জরুরি। আবার নিয়ত পড়া বলতে নির্দিষ্ট শব্দে, সে শব্দও বিদাত। সুতরাং সংকল্প, মনের সংকল্পের নামই হল নিয়ত। আপনারা কে জানাজার নিয়ত বলতে পারবেন? না হয়তো আন কর্মকর্তাকে জানাজার নিয়ত আপনি না হয়তো না সুমা গাতান, আপনি রোজার নিয়ত করছেন নাকি সৌদি আরব এসে ভুলে গেছেন নিয়ত গুলো, নাকি বিনা নিয়তই চালিয়ে দেন? যাই হোক, নিয়ত আছে বাঁধা করা নিয়ত, সে নিয়ত হচ্ছে বিদাত, আর মুখে উচ্চারণ করার একটা বিদাত। তারপর অন্যান্য নামাজের মতোই তার উভয় হাত কানের উপরিভাগ অথবা কান বরাবর তুলবে, যেভাবে নামাজে দাঁড়াতে হয় এই বরাবর অথবা কান বরাবর তুলবে, আর এর সাথে আল্লাহ আকবার বলে তকবীর বলবে। অতঃপর ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপরে স্থাপন করবে, যেমন নামাজে রাখা হয় বুকের উপরে, হাদিসই হচ্ছে সহি। আর নাভির নিচে বা নাভির উপরে বা পেটের উপরে হাদিস সহি না। আর যদি বলেন সহি তাহলে বেশি সহি হল বুকের উপরে হাত বাঁধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক জানাজার নামাজ পড়াকালে তকবীর দিলেন এবং প্রথম তাকবীরের সময় তার উভয় হাতকে তুললেন, অতঃপর ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। কিন্তু এখানে স্পষ্ট নেই যে কোথায় রাখলেন, কিন্তু বুখারী শরীফের হাদিসে আছে যে ডান হাতের রলাকে বাম হাতের রলার উপরে রাখলেন এইভাবে। আর তার মানেই হচ্ছে যে এইভাবে রাখতে হয়, আর এইভাবে রাখলে পরে কিন্তু বুকের ওপর ছাড়া আর রাখা সম্ভব নয়। এখন আউযুবিল্লাহ, তারপর শুরু করবেন নামাজ কি দিয়ে, যেভাবে নামাজ শুরু করতে হয়। কিন্তু সাধারণ নামাজ সানা পড়তে হয়, সাধারণ নামাজে সানা পড়তে হয়, জানাজার নামাজে সানা নেই, বরং সানা হলো সূরা ফাতিহা, সূরা ফাতিহা হলো সানা, আলহামদুলিল্লাহ এখানে আলহামদ রয়েছে, এটাই হচ্ছে সানা। আর সূরা ফাতিহা পড়তে গেলে আপনাকে শুরু করতে হবে কি দিয়ে, আউযুবিল্লাহ দিয়ে, যেহেতু কোরআন ফাইজা কারাতুল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা প্রথম অংশ প্রথমে বা সূরা ফাতিহা শুরুতে কি বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে শেষ করবেন, আমিন পর্যন্ত আমিন বলবেন শেষে। এরপরে শেষে ছোট্ট একটা সূরা পড়বেন, সূরা ফাতিহা হয়ে গেল, তারপরে মনে করুন কুল হুয়াল্লাহু আহাদ, বড় ফজিলতপূর্ণ সূরা, কিন্তু জরুরি নয় এটাই পড়তে হবে, নাতানিয়া পড়তে পারেন, কিন্তু ফজিলতপূর্ণ সূরা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তার সূরা ফাতিহার পর একটা ছোট সূরা পড়বেন, লম্বা সূরা না, লম্বা সূরা কেন পড়বেন না, যেহেতু এ নামাজ সংক্ষিপ্ত, তাড়াহুড়ো করে মানে জানাজা দাফন করতে হবে, এই জন্য লম্বা নামাজ আপনি কিরাত ধরবেন তাও ঠিক না। অতএব সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলে একটা ছোট্ট সূরা পড়বেন, মনে করুন কুল হুয়াল্লাহু আহাদ। কেন, যেহেতু হাদিসে আছে, আছে সাদ ইবনে তালহা তিনি বলছেন, আমি ইবনে আব্বাসের পিছনে সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর ইবনে তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আওফ তিনিও বলছেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজাহ ফাকারা বিফাতিহাতিল কিতাব, আমি আমরা সে ইবনে আব্বাসের পিছনে একবার জানাজা নামাজ পড়লাম, তিনি সূরা ফাতিহা পড়লেন, তার মানে কি জোরে পড়ছেন না চুপে, সূরা ফাতিহা পড়লেন মানে কি জোরে না আসতে, এখানে জোরে আসতে কথা আছে, কথা নেই, কিন্তু বললেন সূরা ফাতিহা পড়লেন, আর সূরা ফাতিহা পড়লেন জোরে পড়লেন কেন, সশব্দে পড়লেন কেন, যেহেতু উনি বলছেন যে পড়লেন, তেমন শুনেছেন তেমনি আমিন বলার ব্যাপারটা, আমিন বলার ব্যাপারও আল্লাহ রসুল আমিন বলেছেন, তার মানে কি জোরে বললি তো বোঝা যাবে, শুনতে পাবেন, তো যাই হোক জোরে ফাতিহা পড়লেন, আর শেষকালে বললেন যে যাতে তোমরা জানতে পারো এটা সুন্নত, এটা বুখারী হাদিস, কিন্তু বুখারী ছাড়া অন্যান্য হাদিস নাসাই এবং অন্যান্য হাদিসে আছে কিছু শব্দ বেশি আছে, তিনি বলছেন ফাকারা বিফাতিহাতিল কিতাবি ওয়া সূরা, তিনি সূরা ফাতিহা পড়লেন আর তার সাথে একটা সূরা পড়লেন। আমাদের দেশের এক মুফতি ফতোয়া দিয়েছেন যে বুখারী শরীফে সূরা পড়ার কথা নেই, অতএব সূরা পড়াটা বিদআত, বুঝতে পাচ্ছেন, অন্যান্য রেওয়ায়াত যদি বুখারি শরীফে না থাকে তার মানে এই নয় যে বুখারি শরীফে নেই বলেই অন্য যদি সহি হাদিস হয় তা আমরা কেন মানব না, অন্যান্য গ্রন্থে মানলাম বুখারি শরীফের সমস্ত হাদিস সহি, কিন্তু তা বলে বুখারি শরীফে নেই মানে এই নয় যে বুখারি শরীফে নেই অতএব অন্য জায়গায় সেটা জয়ীফ না, সেটা জয়ীফ হলে মানব না, কিন্তু যেটা সহি সনদে হয় সেটাকে আমরা মানতে বাধ্য। অতএব নাসাই ইত্যাদি বিভিন্ন গ্রন্থে মিলিয়ে দেখলে পরে দেখা যায় ওয়া সূরা শব্দ বেশি রয়েছে সহি সনদে, অতএব সূরা ফাতিহার পর একটা সূরা পড়া সুন্নত, ইবনে আব্বাস সূরা ফাতিহা পড়লেন এবং একটা সূরা পড়লেন, ওয়া জাহারা এবং স্পষ্টভাবে তিনি জোরে পড়লেন, এখানে জোরে পড়াটার কথা আছে, হাত্তা আসমানা যে আমাদেরকে তিনি এমনকি তিনি আমাদেরকে শোনালেন সূরা ফাতিহা এবং একটা সূরা পড়ে, ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি ফাসআলতু, তারপর যখন নামাজ পড়া হয়ে গেল তখন আমি তার হাত ধরে বললাম এবং জিজ্ঞেস করলাম যে এরকম কেন করলেন, ক্বালা ইন্নামা জাহারতু লিতাআলামু আন্নাহা সুন্নাহ, আমি জোরে পড়লাম এই জন্য যাতে করে তোমরা জানতে পারো যে এই পড়া সুন্নত, তার মানে তাহলে জানাজার নামাজ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে, বলছেন যে আমি জিজ্ঞেস করলাম, তখন ইবনে আব্বাস বললেন আমি জোরে এই জন্য পড়লাম যাতে তোমরা জানতে পারো, তার মানে কি তাহলে আসল হচ্ছে আস্তে পড়া, নিশ্চুপ পড়া, নিঃশব্দে পড়া, আমি জোরে পড়লাম সশব্দে পড়লাম কেন, যাতে তোমরা জানতে পারো যে এই এই পড়া সুন্নত, মনে থাকবে, তাহলে জোরে পড়া যাবে না, যাবে না, শিক্ষাদান প্রভৃতির উদ্দেশ্যে উচ্চস্বরে পড়া দোষাবহ নয়, বুঝতে পারলেন, কারণ শিখাবার জন্য পড়লেন, তেমনি আপনি জোরে পড়তে পারেন, অতএব উভয় সূরা চুপে চুপে পড়াই শুননা এবং সমস্ত দোয়া ইত্যাদি, তাই আবু উমামা আসসাহাল বলেন জানাজার নামাজে সুন্নাহ হল প্রথম তাকবীরের পর নিশ্চুপে সুরা ফাতেহা পাঠ করা, অতঃপর তিন তাকবীর দেওয়া এবং শেষে সালাম ফেরা। তাহলে নিশ্চুপে সুরা ফাতেহা পড়ার কথা রয়েছে, এটাই হচ্ছে মৌলিক নিয়ম আসল। কিন্তু জোরে পড়া যায়, যেমন ইবনে আব্বাস বললেন, কি জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো কোন কোন জানাজায় উচ্চস্বরে দোয়া পড়েছেন, যেমন ওই যে দোয়াটার কথা বলছেন, আল্লাহুম্মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু। বর্ণনাকারী বলছেন যে এত সুন্দর দোয়া, শেষকালে আমি নিজে নিজে এই আশা পোষণ করলাম যে যদি আমি ওই মাইয়েত হতাম যে মাইয়েতের জন্য আল্লাহ রাসূল এই দোয়াটা পড়লেন, তাহলে আল্লাহ রাসূল আস্তে পোষণ জোরে পড়েছিলেন, জোরে না পড়লে উনি শুনলেন কি করে এবং আশা করলেন কি করে? বোঝা গেল কি যে জোরে পড়া যায়। ব্যাস, আর আবার বলছি সংক্ষিপ্ত সুরা পড়াই বাঞ্ছনীয়, কারণ জানাজা সমস্ত কাজই তড়িঘড়ির উপর সমাধা করা কর্তব্য, আর এই জন্য এই নামাজে ইস্তিফতার দোয়া পাঠ করা বিধেয় নয়, সুবহানাকাল্লাহুম্মা পড়া বিধেয় নয়। ছোট একটি সুরা পাঠ শেষ হলে নামাজি দ্বিতীয় তকবীর দেবে, দ্বিতীয় তকবীর দেবে। এই তকবীর এবং পরের তকবীর গুলোতে হাত তোলা যাবে কি না? প্রথমে তো হাত তুললেন, তারপরে সুরা ফাতেহা হলো, সুরা শেষ হল, তারপরে তকবীরটা দেবেন, তখন হাত তুলবেন কি না, এই ব্যাপারে মতভেদ তো আছেই। এই ব্যাপারে বর্ণনাগুলোও সহি না। হাত তুলতেন না বলে একটা তিরমিজির বর্ণনা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন না, কিন্তু সে বর্ণনা সহি না, হাত তুলতেন না বলে সে বর্ণনা সহি না। পক্ষান্তরে ইবনে উমার, ইবনে আব্বাস ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতে আছে, প্রমাণিত আছে যে তারা হাত তুলতেন। আর তারা হাত তুলতেন মানে হচ্ছে যে হাত তোলা চলে, সাহাবারা যখন তুলেছেন তখন সাহাবিদের সুন্নতকে সুন্নত মেনে হাত তোলা, সমস্যা নাই, হাত তোলা যাবে যদি কেউ মনে করে সাহাবিদের সুন্নত আমল করব। আর নিশ্চয়ই তারা আল্লাহ রাসূলকে দেখেছেন বলেই তারা হাত তুলছেন, এটা নিজস্ব ইজতিহাদি ব্যাপার না। অতএব তারা যখন তুলেছেন তখন আমাদেরও তুলতে দোষ নেই। আর যদি কেউ বলে না আল্লাহ নবী থেকে সরাসরি প্রমাণ নাই অথবা আমরা তুলব না, সমস্যা নেই, আমরা কেউ জোর করব না যে তোমরা তুলতেই হবে। আর যদি কেউ তোলে তো সে সাহাবী সুন্নত পালন করে তুলবে, তাকেও মানা করার উপায় নেই। অতঃপর হাত তুলে নামাজি আবার পুনরায় বুকের উপরে, আবার হাত তুলে আল্লাহ তকবীর দিয়ে আবার বুকের উপরে হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পাঠ করবে, সেই ইব্রাহিমী দরুদ পাঠ করবে যা নামাজে তাশাহুদে পাঠ করা হয়ে থাকে, সব থেকে শুদ্ধ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হয়ে গেল দরুদ পড়া। তারপরে তৃতীয় তকবীর বলে আবার দুই হাত তুলে, হ্যাঁ কি করবে, কিংবা যারা হাত তোলে না তকবীর দিয়ে আবার বুকে হাত রাখবে, তারপরে মাইয়েতের জন্য বিশুদ্ধ চিত্তে ও আন্তরিকতার সাথে দোয়া করবে। এ নয় তোতা পাখির মতো বলি আউড়ে দিলাম, বাস কি দোয়া করবে সেই দোয়া, হুজুর জোরে জোরে পড়বেন, আমাদের দোয়া মুখস্থ নাই, মুখস্থ নিতে এসেছি কোথায় নামাজ পড়তে? হ্যাঁ, তোমাদের নামাজ পড়ে কি লাভ হবে, নাকি লোক দেখানোর জন্য এসছো? না, লোক দেখানোর জন্য দাঁড়াতে হয়, যেতে হয়, এই জন্য তো অমুসলিমরা আসে, তাই অমুসলিমরাও শরীর খায়, যেমন মুসলিমরা মুশরিকদের জানাজাতেও শরীর খায়। এগুলো কিসের জন্য? এগুলো যে হাতি কা দোথ দাঁত, এক দেখানে কা এক খানে কা, দেখাবার জন্য যদি কেউ আসে তার দোয়া মুখস্থ নেই চলে এসেছে, হুজুর দোয়া দোয়া দোয়া পড়বে না, পিছনে তুমি দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ ছোট কেয়ার মতো, তাহলে কি করে হবে? আবার কেউ কেউ ফতোয়া দিয়েছে বলছে আমিন বলতে হবে, আমিন বললে কেন, কি মনে যাতে নাকি আমিন বলবে? এটা হচ্ছে নামাজে দাঁড়ানোর একটা নির্দিষ্ট কায়দা, সবাইকে দোয়া বলতে হবে। সুতরাং মাইতের জন্য বিশুদ্ধ চিত্তে ইখলাসের সাথে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু আদ-দুআ, যখন তোমরা মাইয়্যিতের জানাজা পড়বে তখন তার জন্য আন্তরিকভাবে দোয়া করো। আন্তরিকভাবে মানে মানে মন থেকে দোয়া করো যে আল্লাহ ওকে আজাব থেকে, কবর আজাব থেকে মাফ দাও, আল্লাহ ওকে জান্নাত দাও, যে দোয়াগুলো পড়েছিল মন থেকে পড়তে হবে। আর মন থেকে তখন পড়া হবে যখন কেউ যে দোয়া পড়ছে সেই দোয়ার মানে জানবে, মানে না জানলে মন থেকে হবে না। কারণ ওই যে মক্কাওয়ালার মত হবে যে দুই দুই হাজি হজ করতে এসে একজন রান্না চড়িয়েছে আর বলল যে যাও লবণ নিয়ে এসো, তাই না? লবণ আনতে গিয়ে বাকালাতে গিয়ে এক রিয়াল দেখিয়ে বলছে লবণ লবণ, ও বেচারি আমরা ফ্রিজ থেকে একটা টাটকা প্যাকেট বের করে দিয়েছে ঠান্ডা। উনি বলছে কি ব্যাপার, এইভাবে লিকুইড লাগছে। সৌদি আরব উন্নত দেশ, হয়তো লিকুইড লবণও হতে পারে ফ্রিজে রাখা, এখানে তো দেখছি কচুও রাখা রয়েছে ফ্রিজে, তো লবণও হয়তো ফ্রিজে রাখা আছে। ও বেচারি নিয়ে এসে লোকটাকে দিল, বুঝলি এটা কি লবণ, দেখো খুলে হয়তো বা লিকুইড লবণ, গিয়ে দেখছে টক লাগে, জানি তো দই। আমি তো লবণ বললাম, তো লবণ বললে দই দিল কেন, বুঝলেন? এ বেচারি আন্তরিকতার সাথে বলেছিল, কিন্তু বলেছিল কি, যা বলা দরকার নয়, যা বলা দরকার ছিল তা বলেনি। তো আন্তরিকতার সাথে যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তাহলে পরে সেটাই কাজ হবে। আর প্রত্যেক দোয়া শুধু এই জানাজার জন্যই না, যখনই আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন তখন আন্তরিকতার সাথে যদি মোনাজাত না করেন তো আল্লাহ কবুল করবেন না। কারণ কালবিন কালবিন গাফিলিন লাহিন থেকে আল্লাহ দোয়া কবুল করেন না, উদাসীন মন থেকে আল্লাহ দোয়া কবুল করেন না। এই যে এই জন্য যার জন্য জানাজা পড়বেন তার জন্য আপনি আন্তরিকতার সাথে দোয়া পড়বেন। আর তার মানেই হলো যে দোয়াগুলো পড়বেন তার অর্থ জেনে নেবেন, অর্থ জানা জরুরি, তাছাড়া আন্তরিকতা আসবে না। সেই দোয়া পড়তে হবে যে দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রমাণিত, যেমন আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। এই দোয়া পড়তে হবে। তার মানে যে হে আল্লাহ, তুমি আমাদের জীবিত মৃত এবং উপস্থিত অনুপস্থিত ছোট বড় নারী পুরুষ সকলকে ক্ষমা করে দাও, কেউ বাকি থাকলো, সকলকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে ইসলামের উপরে জীবিত রাখো। ওমান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আর যাদেরকে মরণ দেবে তাদেরকে ঈমানের উপরে মরণ দাও, যাকে মরণ দেবে তাকে ঈমানের উপরে মরণ দাও। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা, হে আল্লাহ তুমি এই যে জানাজা পড়তে এসেছি এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করো না, এবং এর পরে আমাদেরকে কোন পরীক্ষা বা ফিতনায় ফেলো না। জানাজায় নামাজে অংশগ্রহণ করার সওয়াব কি ফরিদ? জানাজায় নামাজ যদি আপনি সঙ্গে পড়েন কি সওয়াব হবে? হ্যাঁ, পড়েছেন কোনদিন জানাজার নামাজ? হ্যাঁ, কি সওয়াব হয়, কতটা সওয়াব পাওয়ার আশা রাখেন জানাজার নামাজ পড়তে এলে? আর যদি দাফন পর্যন্ত থাকেন সাথে সাথে, দাফন পর্যন্ত ফিরে আসেন, তাহলে কত সওয়াব হয়? হ্যাঁ, শুধু নামাজ পড়লে এক কিরাত সওয়াব, আর কিরাত কত পরিমাণ? ওহুদ পাহাড় সমান। ওহুদ পাহাড় দেখলেন তো? মারামারি করে দেখে এলেন ওহুদ পাহাড়। ওহুদ পাহাড় মারামারি করে মানে ড্রাইভারের সঙ্গে মারামারি করে দেখে এলেন, সেই ওহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা জুড়ে বিশাল পাহাড়, যে পাহাড়ের কোলে ওহুদ যুদ্ধ হয়েছিল তার জন্যই নাম হয়েছে ওহুদ যুদ্ধ। সেই পাহাড় পরিমাণ স্বভাব শুধু জানাজার নামাজ পড়লে, আল্লাহ আকবার। অতএব আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা, আল্লাহ তুমি এর স্বভাব থেকে আমাদেরকে বঞ্চিত করো না, ঠিক আছে? এই দোয়া পড়তে হয়। এটা এই দোয়া সকলের জন্য, লাশ পুরুষ হোক কিংবা নারী, ছোট হোক অথবা বড়, শিশু হোক অথবা সাবালক বা নাবালক, সবার জন্য এই দোয়া যথেষ্ট। এই দোয়া পড়া হয়ে গেল, ব্যাস পড়া হয়ে যাওয়ার, যদি এই দোয়া পড়েন আর এর সঙ্গে অন্যান্য দোয়া আছে একসঙ্গে মিলিয়েও পড়তে পারেন, কিংবা অন্য তকবীরের সাথে আপনি আরো অন্য দোয়াও পড়তে পারেন। মনে করুন এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়লেন, তারপরে সেই সঙ্গে দ্বিতীয় যে দোয়া আছে, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মুদখালাহু ওয়া আগসিলহু বিল মা'ই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াযু মিনাদ দানাসি ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। এই দোয়া, যে দোয়ার জন্য সাহাবী বলেছিলেন যে হায়রে যদি আমি এই মৃত হতাম তা কত সুন্দর না দোয়া। সে দোয়ার মানে কি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, জানেন, হে আল্লাহ তুমি একে এই মৃতকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো, তাকে নিরাপত্তা দাও, তাকে একদম মার্জনা করে দাও, আল্লাহ তুমি ওর মেহমানিকে সম্মানজনক করো এবং ওর কবরকে প্রশস্ত করে দাও এবং ওর গুনাহসমূহকে পানি, বরফ এবং এই যে শিলাবৃষ্টি দিয়ে ধৌত করে দাও, আর ওকে গুনাহ থেকে এমন পবিত্র পরিচ্ছন্ন করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন পবিত্র করা হয়, আর আল্লাহ তুমি ওর ঘরকে সুন্দর ঘর দিয়ে, ওর থেকে ভালো ঘর দিয়ে পাল্টে দাও, বদলে দাও, আর ওর পরিবার থেকে ভালো পরিবার দিয়ে, ওর থেকে ভালো পরিবার দিয়ে পরিবর্তন করে দাও, আর ওয়াজাউজান খায়রাম মিন জাওজিহি, আর ওর যে জুড়ি আছে ওর স্ত্রী থেকে ভালো স্ত্রী ওকে দান করো, ওয়াদখিরহুল জান্নাতা, ওকে জান্নাতে প্রবিষ্ট করো, ওয়া আইযু মিন আযাবিল কবর, ওকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, পানাহ দাও। দেখুন একসঙ্গে কত দোয়া, এই দোয়া আপনি পড়তে পারেন। ব্যাস, এখন এই দোয়াতে একটা সমস্যা আছে, সমস্যাটা কি, সেটা হচ্ছে পুরুষ মাইতের জন্য আল্লাহ নবী পড়েছিলেন এটা, এখন যদি মহিলা হয় মৃত ব্যক্তি, তো মহিলার জন্য এই দোয়াটা পড়লে ওয়াজাউজান খায়রাম মিন জাওজিহি বলা যাবে কি না, কারণ মহিলার জন্য দুনিয়ার যে স্বামী সেই স্বামী আখেরাতে, তাহলে দুনিয়ার স্বামী যদি বেহেস্তে যায় তো তার থেকে ভালো স্বামী তো অবশ্যই থাকবে, তার মানে কি এইটা যে তার স্বামীর থেকে ভালো স্বামী তা তো আর হবে না, কারণ দ্বিতীয়বার তো আর বিয়ে হবে না, তাহলে কি হবে, তাহলে ওলামারা বলছেন যে ওই অংশটা বাদ দেবে, যদি মহিলা হয় তাহলে ওই অংশটা বাদ দেবে, অথবা বাদ না দিলে তার নিয়ত হবে এই যে দুনিয়াতে ওর যে স্বামী আছে সেই স্বামী যে আখলাক চরিত্র ব্যবহার আছে তার থেকে ভালো, সেটা কথা বলার কোন প্রয়োজনই রাখে না, কারণ জান্নাতে গেলে সে এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না? তবুও মনে মনে করে এই দোয়াটা তার জন্য পড়তে পারে। আমার মনে পড়ে এক জায়গায় বসেছিলাম এক মাদ্রাসায়, সেখানে সেই গ্রামে একজন মহিলার মাদ্রাসার মানে হিতাকাঙ্ক্ষী বা সেক্রেটারির মেয়ে মারা গেছে, তো সেখানে বহু ওলামা এসেছে আর মাদ্রাসা বলে কথা, আমিও সেখানে ছিলাম, তখন আমি মদিনায় ছিলাম, তো মহিলার স্বামী এসে ফিস ফিসিয়ে একজন মাদ্রাসার মুদাররেসকে জানলা থেকে বলল যে হুজুর আপনি জানাজাটা পড়বেন আর ওই দোয়াটা পড়বেন, ওই দোয়াটা মানে এই দোয়াটা, শুনেছে যে দোয়াটা খুব ভালো দোয়া, তো পড়তে বলছে কার জন্য, ওর স্ত্রীর জন্য, বুঝতে পারলেন? এবারে যে হুজুর মাদ্রাসার মুদাররেস সে সব কথা পাবে, এর অর্থ বা এই ধরনের পড়তে হয়, এই নিয়ত করতে হয় কি, এটা বাদ দিতে হয়, এই দোয়ার অর্থ কি হবে, সে হত তো খেয়ালও করে না। আমি মনে মনে হাসলাম যে হাইরে, কারণ যে যার ভক্ত, সে আমার ভক্ত না, সে অন্য গ্রামের স্বামী, যেহেতু এই গ্রামের মেয়ে অন্য গ্রামের জামা, আমাকে চেনে না ভালো করে, ওকে চেনে, তাই ওকে জানাজাটা পড়তে বলল। একজন হাজি সাহেব বললেন হুজুর আপনি থাকতে, আমরা এসব কথা বাদ দেন, যার যার সঙ্গে যার পরিচয় আছে, ভক্তি বেশি আছে, মনে করছি ও ভালো, আন্তরিকতার সাথে দোয়াটা করবে, কিন্তু যে দোয়াটা করবে সেটা যে ওর জন্য ভালো নয় সেটা জানে না, জাহেল মানুষ জানে না। যাই হোক, তো কথা হলো কি, তো ওই অংশটা বাদ দিতে হবে, না হয় তো নিয়ত করতে হবে যে বর্তমানে ওর স্বামী যে গুণ ও চরিত্রে আছে বা ছিল, আখেরাতে তার চাইতে আরো উৎকৃষ্ট গুণ ও চরিত্রবান করে দিও, আর যেমন বললাম এটা বলার অপেক্ষা রাখে না, কারণ জান্নাতে গেলে সবাই এমনিতেই ভালো হয়ে যাবে, দুনিয়া থেকে অনেক ভালো থাকবে। বেশ, তিন নম্বর যে দোয়া পড়া যায় এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না ফুলান আবনা ফুলান ইন ফি জিম্মাতিক ওয়া হাবলি জিওয়ারিক ফাকিহি ফিতনাতুল কবরি ওয়া আযাবান নার ওয়া আনতা আহলুল ওয়াফা ওয়াল হক ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এটাও একটা দোয়া, যে আল্লাহ তুমি অমুকের ছেলে অমুক বা অমুকের বেটা অমুক তোমার জিম্মায় এখন, কারণ চলে গেছে, তুমি এখন তার তোমার ফাঁদে এখন, কারণ তুমি তার হিসাব নেবে, আর তো উপায় নেই, দুনিয়া থেকে কোথায়, সবসময় আল্লাহর জিম্মায় থাকে মানুষ, কিন্তু রুহটা চলে গেছে তোমার কাছে, তুমি হিসাব নেবে, এখন তোমার সে প্রতিবেশী পাশাপাশি আছে, অতএব তাকে কবরের ফেতনা থেকে, কবরের পরীক্ষা থেকে, কবরের পরীক্ষায় যাতে পাশ করতে পারে সেরকম ব্যবস্থা করো, আর ফেতনা থেকে রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, নিশ্চয়ই তুমি হচ্ছ ওয়াদা পালনকারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিশ্চয়ই ওয়াদা পালন করেন তিনি এবং হক, অতএব তুমি ওকে ক্ষমা করে দাও, ওকে দয়া করো, নিশ্চয়ই তুমি মহা ক্ষমাশীল মহা দয়াবান। এই একটা দোয়া, এটা পড়া যায়। তারপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আব্দুক ওয়া ইবনু আমাতিক ইহতাজা ইলা রাহমাতিক ওয়া আনতা গানিয়ুন আন আযাবি ইন কানা মুহসিনান ফাযিদ ফি হাসানাতি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আনহু। মানে হে আল্লাহ, তোমার বান্দা অথবা তোমার বান্দি, পুরুষ অথবা মহিলা, এখন তোমার রহমতের আশাধারী, তোমার রহমতের আশাধারী, আর তুমি ওকে আজাদ দেওয়া থেকে অমুখাপেক্ষী, ওকে আজাদ দিয়ে তুমি আর কি হবে, আজাদ দেওয়া হতে অমুখাপেক্ষী, যদি ও ভালো হয় তো ওর ভালাই বৃদ্ধি করো, আর যদি ও খারাপ হয় তাহলে ওর খারাপকে ক্ষমা করে দাও। তার মানে যদি পাপি হয় তো পাপকে মার্জনা করে দাও। এই হচ্ছে কয়েকটা দোয়া। উত্তম হল প্রত্যেক জানাজায় একই ধরনের দোয়া না পড়া, একবার এই জানাজায় পড়লেন, আর একবারটা জানাজায় তার তার জন্য আলাদা, কারণ আল্লাহ নবী সব দোয়াগুলো একসঙ্গে পড়েননি, তবে একসঙ্গে কয়েকটা এক দুটো দোয়া মিলিয়ে পড়া যায়, অন্যান্য দলিলদের আমরা জানতে পারি, বরং এক জানাজায় এক এক দোয়া বদলে বদলে পড়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছেন, এতে সমস্ত হাদিসের উপরে আমল হয়ে যায়। কিন্তু মাইয়্যিত যদি শিশু হয়, নাবালক হয়, তাকে তো আল্লাহকে ক্ষমা করে দাও এসব বলার প্রয়োজন আছে? তার তো কোনো পাপই নেই, তাকে ক্ষমা করে দাও, তার পাপ ধুয়ে দাও, এসব বলার কোন প্রয়োজন থাকে না। তো তার জন্য প্রথম মুক্ত দোয়া যদি পড়া হয় চলবে, আর তা সকলের জন্য সাধারণ। তবে কিছু সালফে সালে শিশুর জানাজার নিম্নে দোয়া পাঠ করতেন, শিশু সালফে সালেহ পড়তেন, কি বলতেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাউ ওয়া সালাফাউ ওয়া আজরা। এটা বুখারী শরীফে বিনা সনদে আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাউ ওয়া সালাফাউ ওয়া আজরা, আল্লাহ তুমি ওকে আমাদের জন্য অগ্রগামী, ফারাত মানে অগ্রগামী, কাকে বলে জানেন? অগ্রগামী হচ্ছে মানে ফারাত, ফারাত কাকে বলে? মনে করুন আমরা প্ল্যান করলাম যে আগামীকাল বাসে করে যাব মরুভূমিতে গিয়ে আমরা পিকনিক করতে যাব, বেড়াতে যাব। তো সেখানে পিকনিক করার জন্য তাঁবু টাবু খাটানো হয়েছে, দিয়ে হেলালকে পাঠালাম আগে যে আপনি ওখানে যান গিয়ে পানি টানি, সব মেহমানরা যাবে তো আপনি পানি টানি যে সমস্ত জিনিস দরকার ভালো করে চালিয়ে রেডি করে রাখবেন, কুলারটা চালিয়ে দেবেন যেন ঠান্ডা থাকে। ব্যবস্থাপক প্রাথমিকভাবে যাকে পাঠানো হয় সেখানকার প্রস্তুতি নেওয়ার জন্য তাকে বলা হয় ফারাত। তো আল্লাহ গো এই শিশুকে তুমি আমাদের জন্য ব্যবস্থাপক অগ্রগ্রামী করো, তার মানে কি, মা বাপ যাওয়ার আগে যেন সে বেহেস্তে থাকে আর মা বাপের হাত ধরে টানতে টানতে সে যেন বেহেস্তে নিয়ে যায়। আল্লাহ আকবার, বলা হয়েছে মায়ের যে নাভি, যে নাভিটা বলায় নাভির সঙ্গে তো ছেলে বন্ধ থাকে তো বাঁধা থাকে, সেই নাভি ধরে টানতে টানতে মাকে বেহেস্তে নিয়ে যাবে, এই কথা আপনারা আগে শুনেছেন। অতএব আল্লাহ গো তুমি ওকে অগ্রগামী জান্নাতে পূর্ব প্রস্তুতি স্বরূপ ব্যবস্থাপক বা ব্যবস্থাকারী বানাও, ওয়া সালাফান এবং আমাদের কি বলে, হ্যাঁ ওই একদম অগ্রগামী বানাও এবং সওয়াব বানাও, ওয়া আজরা সওয়াব বানাও, আর সেই সাথে শিশুর পিতা মাতার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা বিধেয়। আল্লাহ ফেললে ওয়ালিদাইহি ওয়ারহামহুমা, এই জন্য বলা যাবে। বেশ, মাইয়্যিত মহিলা হলে দোয়ার শব্দগুলিতে হুয়ের স্থলে হা বলা যাবে কিনা, এ কথা আপনাদেরকে একদিন বলেছি যে হুয়ের স্থলে হা যদি পরিবর্তন করা হয় তাতে শব্দের পরিবর্তন হয় না, এমনিতে নববী দোয়ার শব্দের পরিবর্তন করা যায় না, যেমন কোরআনে তো যায়জই না, নববী দোয়ার শব্দ পরিবর্তন সাহাবাকে শিখাচ্ছিলেন, অবে নবী ইকাল্লাজি আরসালতা, সাহাবি বললেন অবে রাসুল ইকাল্লাজি আরসালতা, রাসুল আরসাল বেশ মিল রয়েছে, আর নবীর থেকে রাসুল শব্দটা বেশি মর্যাদা সম্পন্ন, কিন্তু আল্লাহ নবী শিখাচ্ছিলেন নবী ইকাল্লাজি আরসালতা, সাহাবি রাসুল ইকা বললে পরে উনি বারবার রিপিট করলেন, তার মানে কি আল্লাহ নবী যে শব্দ বলছেন সেই শব্দই বলতে হবে, আর হায়ের জায়গায় হু বা হুয়ের জায়গায় হা বললে শব্দ পরিবর্তন হয় না, কিসের পরিবর্তন হয় মানে ওইটার সিগা পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয়, এতে শব্দের পরিবর্তন হয় না, এই জন্য বলা চলবে, আর এটাই ভাষার দাবি। সুতরাং যদি মহিলা হয় তাহলে আল্লাহুম্মা ফিল্লাহা ওয়ারহামহা এই শব্দে বলাই হচ্ছে উত্তম। বেশ, দোয়া শেষ হলে তারপরে হাত তুলে চতুর্থ তকবীর দিয়ে আবার বুকে হাত রাখবে, তারপর একটু নীরব থেকে অপেক্ষা করবে, অবশ্য এই তকবীরের পরেও দোয়ার কথা আছে, তো যদি দোয়া না পড়েন তারপর অন্যান্য নামাজে সালাম ফেরার মতো ডাইনে ও বামে উভয় দিকে সালাম ফিরবে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম, কিন্তু এখানে দেখেছেন একদিকে, আমরা যে নামাজগুলো পড়ি ফরজ নামাজ, সে ফরজ নামাজেও একদিকে সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়, দুরকমই আমল আছে। অতএব এতে সমস্যা নেই, একদিকে ফিরুন বা দুদিকে ফিরুন, দুদিকে ফেরাই হচ্ছে উত্তম। আব্দুল্লাহ বিন মাসুদ বলেন, তিনটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কিন্তু লোকেরা তা বর্জন করেছে। এর মধ্যে একটি হল অন্যান্য নামাজের মতো জানাজার নামাজে সালাম ফেরা, তার মানে অন্যান্য নামাজে দুদিকে সালাম ফিরতে হয়, জানাজার নামাজও সালাম ফিরতে দুদিকে। অবশ্য একদিকে কেবল ডাইনে সালাম ফেরা যথেষ্ট, কারণ আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজার নামাজ পড়লেন, তিনি তাতে চার তকবীর দিলেন এবং শেষে একটি মাত্র সালাম ফিরলেন। তাহলে বোঝা গেল আছে, সুতরাং চলবে। মুক্তাদি হলে এবং ইমাম উচ্চস্বরে কেরাত পড়লে সূরা ফাতিহা পাঠ করবে, আর সূরা ফাতিহার পর যে সূরা ইমাম জোরে পড়বে সেটা কিন্তু পড়বে না, কারণ সূরা ফাতিহাটা পড়তেই হবে, আর বাকি সূরা পড়ার প্রয়োজন নেই, কারণ ইমাম কেরাত করলে তার কেরাত হয়ে যাবে। পাঁচ বা তার অধিক তকবীর দিয়ে জানাজা পড়লে উল্লেখিত দোয়াগুলির মধ্যে হতে চতুর্থ তার পরের তকবীরগুলিতে পরপর একটি করে পড়তে পারে। নামাজ জানাজা কেউ মাসবুক হলে, মাসবুক মানে তার তকবীর প্রথম তকবীর ছুটে গেছে, কি করবে, দেরিতে পৌঁছে দু এক তকবীর ছুটে গেলে ইমামের সাথে জামাতে সামিল হবে, যতটা পাবে ততটা পড়ে নিয়ে বাকি কাজা করবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাধারণ হাদিস এই যে, তোমরা জামাতের সাথে যেটুকু পাও তা পড়ে নাও, যতটুকু ছুটে যায় ততটুকু পুরো করে নাও। সুতরাং ইমাম সালাম ফিরে দিলে এবং লাশ তোলা না হলে বাকি তকবীরগুলো পুরো করে নেবে, নচেত লাশ তুলে নেওয়ার আশঙ্কা থাকলে পুরো করতেও পারে, নতুবা ইমামের সাথেই সালাম ফিরতে পারে, কারণ লাশ না থাকলে জানাজা পড়ার কোন অর্থই হয় না। জানাজার নামাজ শুরু হয়ে যাওয়ার পর যদি উজু করতে যাওয়া যায় তাহলে নামাজ ছুটে যাবে, জামাত খাড়া হয়ে গেছে, এখন আপনার উজু নেই, ছুটতে ছুটতে এলেন, এসার পরে জামাতে যদি আপনি উজু করতে যান তাহলে আর জামাত পাবেন না, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে কি তাড়াহুড়ো করে তায়াম্মুম করে উজু না করে তায়াম্মুম করার অনুমতি আছে? তায়াম্মুম করে জামাতে সামিল হয়ে জানাজা পড়তে পারব না, কারণ তায়াম্মুমের অনুমতি হল ফালাম তাজিদুমা আনফা তায়াম্মাম, পানি না পেলে, তোমার পানি রয়েছে কিন্তু পানি ব্যবহার করে উজু করতে দেরি হবে দেখে তুমি তায়াম্মুম করবে, এটা চলবে না। সুতরাং পানি মজুদ থাকার কারণে জামাত ছোটার ভয়ে তায়াম্মুম বৈধ ও শুদ্ধ নয়, ওয়াজিব হলো সাধারণ উক্তির উপর আমল করা, অবশ্য খাস বা নির্দিষ্ট হওয়া দলিল পাওয়া গেলে আলাদা কথা। নামাজ শেষ হওয়ার পর যদি কোন জামাত একাধিক লোক বা আসে তখন দাফন না হয়ে থাকলে তারাও জামাত করে লাশকে সামনে রেখে অনুরূপ জানাজা পড়তে পারে, মনে করুন দু তিনজন লোক এসেছে, ওগো একটু লাশটা রাখো আমার জানাজা পড়িনি, পড়তে পারেন। আর কিংবা দাফন হয়ে যাওয়ার পর আপনি কবরের উপরে জানাজা পড়তে পারেন, সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কবরের উপর জানাজা পড়া প্রমাণিত, এই কথা আপনারা শুনেছেন। জানাজার নামাজই মাইয়েতের জন্য দোয়া, জানাজার যে নামাজ পড়া হলো সূরা ফাতিহা সহ অন্যান্য যে দোয়াগুলো পড়া হলো তাই হচ্ছে মাইয়েতের জন্য দোয়া। অতএব সালাম ফেরার পরে আবার নতুন করে হাত তুলে জামাতি দোয়া করা কি মনে করেন আপনারা? হ্যাঁ, যদি প্রমাণ থাকে তো ভালো কথা, আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছিলেন না, এ হচ্ছে বিদআত। এই স্থানে মরা বাড়ির তরফ হতে সাধারণভাবে গ্রাম ও আত্মীয় স্বজনকে ওলিমার দাওয়াত দেওয়ার মতো আত্মীয়দেরকে সেই দাওয়াত দেওয়া এবং আত্মীয়দের সেই দাওয়াত গ্রহণ করা বিধেয় নয়। এখানে দাওয়াত কিসের? ওগো সবাইকে দাওয়াত রইল আমার বাড়িতে, বাবা মারা গেছে, বড় লোক মানুষ, গরু জবাই করেছে, দু তিনটে মাছ ধরেছে পুকুরের, যেন একটা বিয়ে, বাবার বিয়ে হলো তাই ভোজ করে খাওয়াবে, এইরকম দাওয়াত দেওয়াও ঠিক না আর আর খাওয়াও ঠিক না। আর আপনারা জানেন যে খাওয়ার জন্য বহু লোক দূর দূরান্ত থেকে আসে, এক পাত খাবো বলে আসে, তো এগুলো হচ্ছে খারাপ জিনিস। বিধেয় হলো কোন আত্মীয় বা অথবা প্রতিবেশীর বাড়ি থেকে মরা বাড়ির লোকেদের জন্য পেট ভরার মতো খানাপিনা প্রস্তুত করে পাঠানো, যে তারা করবে না বরং নিজের আত্মীয় কেউ কিংবা প্রতিবেশীর কেউ করবে। আব্দুল্লাহ বিন জাফর বলেন, জাফর শহীদ হওয়ার পর যখন তার সে খবর পৌঁছল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরের পরিজনের জন্য তোমরা খানা প্রস্তুত করো, ছাবাদেরকে বললেন, কারণ ওদের নিকটে এমন খবর পৌঁছেছে যা ওদেরকে বিভোর করে রাখবে, ওরা তো নিজের মৃত নিয়েই ব্যস্ত, শোক নিয়েই ব্যস্ত, তারা রান্না করবে কোথেকে, চাল দাও, ডাল দাও, টাকা দাও, পয়সা দাও, এই হইচইয়ের মধ্যে বিয়ের মতো তাদের অপশন নেই, অর্থাৎ তোমরা খানা তৈরি করে ওদের বাড়িতে পৌঁছে দাও। দেখেন ইসলামের নিয়ম, কিন্তু আমরা মানি উল্টো রূপে। সাহাবি জারির বিন আবদুল্লাহ বাজালি বলেন, দাফনের পর মরা বাড়িতে খানা ও ভোজের আয়োজনকে এবং লোকদের জমায়েতকে আমরা জাহেলিয়াতের মাতম প্রথা হিসাবে গণ্য করতাম। জাহেলিয়াতের প্রথা, মরাবাড়িতে ভোজ করা, মরাবাড়িতে খাওয়া, এর অনুষ্ঠান করা হচ্ছে জাহেলিয়াতের প্রথা। কিন্তু যে সমাজে সে সহানুভূতি ও সহায়তা নেই সেখানে কি হবে, বদনাম নেওয়া ভালো হবে নাকি জাহেলিয়াতি কর্ম? এখন মনে করুন এমন লোকজন এসেছে, তাকে খাওয়াবে, এখন আত্মীয় কেউ খাওয়ালো না, পাড়া প্রতিবেশী কেউ খাওয়ালো না, তখন বাধ্য হয়ে রান্না করতেই হবে। তা বলে রান্না করতে হবে মানে এই নয় যে তোমার গরুটা জবাই করতে হবে, পুকুরে মাছ ধরতে হবে, বরং যা আছে তাই স্বাভাবিকভাবে কোনরকম পেট চালার মতো খাওয়াবে, তাতে যদি বদনাম হয় তো আমার বয়ে গেল। যদি কেউ বলে বাপ মরে গেল, এত সব রেখে গেছে, বিশেষ সম্পত্তি কিছুই খরচ করলো না, তোমাদের জন্য রেখে যায়নি, দান করার জায়গায় দান করো, তাই না? এখানে ভোজ করার জন্য না, আজকে মারা গেছে তার জন্য ভোজ করতে হবে তা না, তার জন্য সম্পত্তি রেখে যায়নি, যদি বদনাম করে তো আমার বয়ে গেল। অতএব যে খানা খাওয়ানোর প্রথা আছে, রেওয়াজ আছে, সেটা বিদাত। বরং কোন রকম যদি রাতটা কাটাতে হবে, ঠিক আছে, খেয়ে নাও, যা জুটবে কোন রকম করে রান্না করে খাই দাও, রাত কেটে গেল, সকালে সব কেটে পড়ো, তাই না? আর যে সমস্ত আত্মীয় স্বজন খাওয়ার আগে বাড়ি ফিরে খেতে পারবে, তাদের বাড়িতে খাওয়া উচিত। আর যদি শহর হয়, শহরে হোটেলে খেতে পারবে, হোটেলে খাওয়া উচিত, তবুও ওই মরা বাড়িতে খাওয়া উচিত না। আর যারা খেতেই এসেছে তারা তো সব জায়গাতেই খাবে, শকুনিরা যেমন খায় মরা খায়, এরাও মরা খাবে না, মরা ঘরে খাবে, বুঝতে পারছেন? তারা তো খেতেই এসেছে। তো যাই হোক, তাদের কথা আলাদা। পক্ষান্তরে খাবারের ব্যবস্থা না হলে নিজেদের তথা দূরবর্তী মেহমানদের, যাদের সেদিন বাড়ি ফেরা সম্ভব নয়, নাচারে ডাল ভাত তো করতেই হবে, কিন্তু এক্ষেত্রে সুনামের লোভে স্বতঃস্ফূর্তভাবে মাছ মাংসের ভোজবাড়িতে আত্মীয় স্বজন জানাজার কর্মী, জানাজার কর্মী কারা? এই যারা কবর খোঁড়ে, যারা বাস কাটে, যারা লাশকে গোসল দেয়, এরা হচ্ছে জানাজার কর্মী। জানাজার কর্মী আবার মাদ্রাসার স্টাফ, গ্রামে মাদ্রাসা থাকলে মাদ্রাসার স্টাফ এবং ছাত্রদেরকেও, আর গ্রামের যে পাড়া প্রতিবেশী নেই, আর বড় বেশি বড় লোক হলে গোটা গ্রামকেও দাওয়াত করে, বা আবার আশেপাশের গ্রামকেও দাওয়াত করে খাওয়া হয়, খাওয়ানো হয়, আর সেখানে নামাজি বেনামাজি সবাই এসে খায়। আর কেউ বলে আলহামদুলিল্লাহ, আর কেউ বলে ধর ঘোড়ার ডিম লবণ হয়নি, ধর ঘোড়ার ডিম ঝাল বেশি হয়ে গেছে, কেউ বলছে ঝাল দেয়নি, কেউ, বুঝতে পারছেন? দোয়া কটা লোকে দেয়, আর দোয়া জানেই বা কটা লোকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহ কার জন্য বললো? নিজের জন্য বললো, বাকি যার খেলে তার জন্য কি বললে? খেলে তো পেট পুড়ে। হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত লোকদেরকে খাওয়ানোর কোন অর্থই হয় না। একটু লবণ কম হলে দুর্নাম করতেও যারা কসুর করে না, এমন ভোজবাজি যে জাহিলিয়াত থেকে নিকৃষ্টতা, তাতে কারো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা মুসলমান হয়েছি, ইসলাম এসেছে আমাদের কাছে, ইসলামের আলো আমাদের কাছে এসেছে, জাহিলিয়াতের অন্ধকারে যেন আমরা না থাকি, জাহিলিয়াতের অন্ধকার থেকে দূরে এসে যেন আমরা সেই আলোতে আলোকিত হতে পারি। এক ভাই দেশে গেল, সে বলল মা মারা গেছে, আমার ভাইরা ছাড়বে না, এখন কি করা যায়? আমি বললাম আপনি এক কাজ করবেন, ভাইদেরকে দেখিয়ে কিছু টাকা পয়সা, অবশ্য এ ব্যাপারে আলোচনা আছে, ইসালের স্বভাব আমরা আলোচনা করব, তো এই সময়ে আপনি ভাইদেরকে দেখিয়ে মসজিদে একটা কল করে দেবেন, কি একটা কিছু করে দেবেন, ভাইদেরকে বলবেন দেখো মায়ের নামে করলাম, বা যদি দরকার হয় একটা বোর্ড লাগিয়ে দেবেন। তো বলছে মানেনি, যখন ফিরে এলো তখন জিজ্ঞেস করলাম, বলছে হুজুর সাত খানা গরু জবাই করতে হয়েছে। বলছে মিয়া সৌদি আরবে তুমি টাকা পয়সা কামাও, তোমার বকিল কেন? বলছে গ্রামের মোল্লা, ইমাম সাহেব, তারপরে মাতব্বর, কেউ ছাড়লো না। আমলা আপনি আপনি তাহলে জোর করে, বলছে হ্যাঁ, তাহলে আপনার এক পয়সা সব হবে না, হবে নাম নেওয়ার জন্য কিংবা বদনাম থেকে বাঁচার জন্য, কিংবা কারো চাপে পড়ে ফেড়ে পড়ে বাধ্য হয়ে কেউ করে, তার অন্তর চায় না যে খরচ করি, অথচ খরচ করতে হচ্ছে, তার স্বভাব হবে না, যেহেতু আন্তরিকতার সাথে আল্লাহর জন্য ইখলাসের সাথে হলো না, কোন লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বোঝার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।